الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أربع إن كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في تعمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا محترم حاضرین حضرت عبداللہ ابن عمر رضی اللہ عنہ থেকে বর্ণিত এখানে হাদিস পড়া হলো বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে লক্ষ্য করে বললেন আরবাউন ইন কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার কি পেলে আর কি পেলে না তাতে তোমার কোনো পরোয়া থাকা উচিত না চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে এই চারটা গুণ এতই মূল্যবান গুণ পাওয়া আর কোনো কিছু তুমি না পাও তাতে তোমার কোনো আফসোস করা উচিত না আরবান ইন কুন্না ফি ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা গুণ কি প্রথম গুণ হলো হিফজু আমানাতিন আমানতদারির গুণ দ্বিতীয় হলো সিদকু হাদিসিন সত্যবাদিতা কথা সত্য বলা সত্য কথা বলা সিফত গুণ তৃতীয় হলো হুসনু খালিকাতিন সুন্দর চরিত্র সুন্দর আখলাক এই সিফত চতুর্থ হলো ইফাতুন ফি তুমাতিন হালাল রিজিক এই চারটা সিফত আমানতদারি সত্যবাদিতা সুন্দর চরিত্র হালাল রিজিক সংক্ষেপে যদিও এখানে সিফত মাত্র চারটা কিন্তু এই চারটার ভিতরে পুরো দিন সামিল এর মধ্যে প্রথম সিফত হলো হিফজু আমানাতিন আমানতদারি কোরআনে কারিমে এবং হাদিসে বহু জায়গায় আমানতের যথাযথ হেফাজত করা এবং আমানতের হক আদায় করা খেয়ানত না করা এই বিষয়টা বহু জায়গায় আসছে কোরআনে কারিমের হাদিসের আমানতের খেয়ানত করা এটা মোমেনের সিফত না মোমেনের চরিত্র না আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের চরিত্র বলা হয়েছে হাদিসে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয়াতুল মুনাফিকি সালাস মুনাফিকের নিদর্শন হলো তিনটা এইভাবে এক হাদিসের মধ্যে আসছে আরেক হাদিসে আসছে সালাসুন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক ইজা হাদ্দাসা কাযাবা তিনটা অবস্থা যার মধ্যে থাকবে সে হলো খাঁটি মুনাফিক তার মধ্যে প্রথম হলো ইজা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে এই যে মিথ্যা কথা বলা এটা মুমিনের সিফত না এটা মুনাফিকের সিফত এটা মুনাফিকের লক্ষণ কথা বলে তো মিথ্যা কথা বলে অবাস্তব কথা বলে ইজা হাদ্দাসা কাযাবা কথা বলে তো মিথ্যা কথা বলে প্রথম সিফত এটা দ্বিতীয় হলো ইদা ওয়াদা আখলাফা যখন সে কোনো অঙ্গীকার করে ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে অঙ্গীকার করে এটা করব ওটা করব কিন্তু পরে যখন দেখা গেল যে করার সময় হয়েছে আর এগুলোর কোনো খবরই নাই এই যে এটা ইদা ওয়াদা আখলাফা মুনাফিকের সিফত এটা কোনো মুমিনের সিফত না মুমিনের চরিত্র এমন হতে পারে না ইদা ওয়াদা আখলাফা মুনাফেকের সিফত হলো সে যখন কোনো অঙ্গীকার করে অঙ্গীকার বার খেলাফ করে তৃতীয় হলো ওয়াইদা তুমিনা খানা যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেই আমানতের খেয়ানত করে এই যে আমানতের খেয়ানত করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেকের চরিত্র বলতেছেন এটা মুসলমানের চরিত্র না অন্য এক হাদিসে আসছে এখানে তো বলা হয়েছে চারটা সিফত হলো মুনাফেকের আরেক হাদিসের মধ্যে আসছে এখানে তো বলা হয়েছে তিনটা আরেক হাদিসে আসছে চারটার কথা আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। তো চারটার মধ্যে এই তিনটা তো এই হাদিসে আসছে যে মিথ্যা কথা বলা, ওয়াদা করার পর ওয়াদার বরখেলাফ করা, আর তৃতীয় হলো আমানতের খেয়ানত করা। আরেক হাদিসে আসছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে কারোর সাথে বিতর্ক করে তখন সে অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে। এই যে এই সিফাতগুলো, এগুলো মুনাফিকের সিফাত। মিথ্যা কথা বলা এটা মোমেনের কাজ না, মোমেনের শান না এটা। ওয়াদা করা হলে ওয়াদার বরখেলাফ করা এটা কোনো মোমেনের শান না, মুনাফিকের সিফত এটা। আমানতদার খেয়ানত করা, আমানতদারের খেলাফ কাজ করা এটা মোমেনের সিফত না, এটা মুনাফিকের সিফত, এটা কোনো মোমেনের মধ্যে থাকতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতকে তার হকদারদের কাছে পৌঁছে দাও, আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান পরিপূর্ণ না, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই, পরিপূর্ণ ঈমান তার মধ্যে নাই। এই যে আমানত, আমানত যেই কথাটা এখানে বলা হইতেছে, আমানতের প্রধানত দুইটা প্রকার, দুইটা দিক। একটা হলো বান্দার পক্ষ থেকে আমাদের কাছে আমানত, কোনো মানুষের আমানত আমাদের কাছে, আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত বান্দার কাছে। তো আমানত বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কেউ আমার কাছে কোনো টাকা পয়সা রাখলো অথবা অন্য কোনো জিনিস রাখলো, আমি সেটার যথাযথ হেফাজত করলাম, সে যখন চাইলো আমি তার বস্তুটা ঠিক যেভাবে সে দিছে সেভাবে তার কাছে ফিরিয়ে দিলাম। আমরা আমানত বলতে শুধু এতটুকু বুঝে থাকি, এটাও আমানতের একটা দিক। তবে আমানত শব্দটা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, বরং কোরআন হাদিসে যেখানে আমানতের কথা আসছে সেখানে আমানত শব্দটা আরো ব্যাপক অর্থে আসছে। তো আমানতের একটা দিক হলো যে বান্দার পক্ষ থেকে অন্য বান্দার কাছে আমানত, যেটা এই যে আমরা যেমন বুঝি যে কেউ আমার কাছে কোনো টাকা পয়সা আমানত রাখলো, তাহলে এই আমানতটা, এটা আমানত, এটা তার কাছে পৌঁছে দেয়া, এটা ইসলামের নির্দেশ। এটার মধ্যে কোনো রকমের হস্তক্ষেপ না করা এবং সে যখন চাইবে তখনই তার কাছে ফিরিয়ে দেয়া, এটা একটা আমানত, এটা একটা আমানত। এই আমানত যে রাখলো সে যদি আমার দুশ্মনও হয়ে যায়, যখন সে আমানতটা আমার কাছে রেখেছিল তখন সে আমার সাথে ভালো সম্পর্কই ছিল, কিন্তু পরে একটা সময় সে দুশ্মন হয়ে গেছে আমার। কিন্তু ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে আমানত যে তোমার কাছে রাখলো সে যদি একসময় তোমার বিরুদ্ধে দুশ্মনীও করে, তারপরে তুমি আমানতের খেয়ানত করতে যেও না। কিন্তু আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করেন মদিনায়, আলী হাসাল্লামের বিরুদ্ধে ছিল মক্কার কাফেররা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদার এটা তাদের কাছে স্বীকৃত ছিল, যার ফলে অনেক কাফেরের অনেক আমানত রাসূলের কাছে ছিল। যখন তিনি মক্কা ছেড়ে মদিনা চলে যাইতেছেন তখনও অনেক আমানত হুজুরের কাছে জমা ছিল। যেই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে তাদের আমানতটা যেন খেয়ানত না হয় এটার জন্য হুজুরে কতটা তৎপর ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমি তো আল্লাহর হুকুমে চলে যাব হিজরত করে, তো এখন যদি আমানতগুলো নষ্ট হয় তাহলে তো আমানতের খেয়ানত হবে, আবার যদি আমানতগুলো আমি সবার কাছে ডেকে ডেকে দেওয়া শুরু করি তাহলে হয়তো বিষয়টা জানাজানি হয়ে যাবে যে মোহাম্মদ তো চলে যাইতেছে। এই জন্য তিনি কি করলেন যে আমানতগুলো যথাযথভাবে বুঝাই দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন যে এই আমানতগুলো অমুকটা অমুকের, অমুকটা অমুকের, আমি তো চলে যাইতেছি, তুমি এই আমানতগুলো ব্যক্তিদের কাছে পৌঁছাই দেবে। দেখেন দুশ্মনের সাথে হুজুরের আচরণটা এরকম, দুশ্মনের সাথে হুজুরের আচরণটা এরকম। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে অন্যরা আমাদের সাথে খারাপ আচরণ করবে, তাই বলে আমি ইসলামের আদর্শটাকে বিসর্জন দেব না, এটা কখনোই হবে না। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধে ছিলেন, মদিনা থেকে বেশ দূরে খাইবার একটা এলাকা, সেখানে ইহুদিদের বসবাস ছিল। এই ইহুদিরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। তো আল্লাহ তাআলার হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শায়েস্তা করার জন্য রওনা হয়েছেন। তো খাইবারে কাফের ইহুদিদের অনেকগুলো কেল্লা ছিল, দুর্গ ছিল, তো হুজুরে গিয়ে অবরোধ করলেন। অবরোধ চলতেছে টানা বেশ কয়েকদিন। তো কেল্লার ভিতর থেকে এক গোলাম, কোন এক ইহুদির গোলাম, সে বেরিয়ে আসছে, তার সাথে কিছু বকরি। তো বেরিয়ে আসার পরে সে দেখলো যে মুসলমানরা কেল্লা অবরোধ করে রাখছে। তো সে চিন্তা করলো যে আচ্ছা তারা কী জন্য আসছে মুসলমানরা এত দূর থেকে মদিনা থেকে, আমি একটু খবরটা নেই। তো সে ওই কাছে এসে কয়েকজন সাহাবির সাথে দেখা হলো, জিজ্ঞেস করলো যে তোমরা কী জন্য আসছো। তখন তারা আসার উদ্দেশ্যটা বললো সংক্ষেপে। তখন এক সাহাবি বললো যে তুমি চাইলে আমাদের যিনি সর্দার তার সাথে কথা বলতে পারো। তখন সে গোলামটা একটু অবাক হয়ে গেল যে আমি একটা গোলাম, আমি তাদের সর্দারের সাথে কথা বলার সুযোগ দিতেছে, সে একটু অবাক হয়ে গেছে। পরে ওই সাহাবি বললেন যে না দেখো, আমাদের যিনি সর্দার তার কাছে সবাই সমান, ধনী গরিব শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবাই সমান, তুমি যে কোনোভাবে যেতে পারো তুমি চাইলে। সে অবাক হয়েছে কিন্তু পরে বলছে ঠিক আছে আমাকে নিয়ে চলো। তো সে তো ভাবতেছিল যে মদিনার সর্দার আবার বিরাট এক কাফেলার সেনাপতি, তার যে তাঁবুটা কত সুন্দর হবে হয়তো, কিন্তু সে গিয়ে দেখলো একদম সাদা মাটির একটা তাঁবু। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সে গেল। পরে হুজুরের কাছে সে বলতেছে যে আপনি কি জন্য এখানে এসেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতটা সংক্ষেপে তার সামনে পেশ করছে যে এই উদ্দেশ্যে আমি এখানে আসছি, তাওহীদের দাওয়াত নিয়ে আমি এখানে আসছি। তো পরে হুজুরের কথা শুনে তিনি একটু প্রভাবিত হয়েছেন। ওই গোলাম আসওয়াদ নাম ছিল ওনার। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সেই দাওয়াতটা গ্রহণ করে নেই তাহলে আমি কি পাবো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি আমার এই দাওয়াতটা গ্রহণ করে নাও তাহলে এই যে দেখতেছো সব মুসলমান তারা তোমার ভাই হয়ে যাবে, সবাই তোমার ভাই হয়ে যাবে। সে অবাক হয়ে গেছে, কি সত্যিই বলতেছেন? হ্যাঁ সত্যিই বলতেছেন। এরপরে বলতেছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে যাওয়ার জন্য তৈরি। তো সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, এবার আমার কাজ কি? পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি এমন একটা সময় মুসলমান হলে যে এখন কোনো নামাজের সময় না যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো, রমজান মাসও না যে আমি তোমাকে রোজা রাখতে বলবো, আর হজের তো মৌসুম না। হ্যাঁ, এখানে এখানে ইসলামের একটা অনেক বড় একটা আমল হইতেছে, জিহাদ, জিহাদের আমলটা হইতেছে, তুমি এই এই জিহাদের আমলে শরীক হয়ে যাও। তো পরে ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদে শরীক হয়ে যাই তাহলে আমি যদি শহীদ হয়ে যাই, জিহাদে যদি আমি নিহত হই কাফেরদের হাতে তাহলে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি জিহাদে শহীদ হও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে, জান্নাতে পৌঁছে দেবে, এবং তোমার গায়ের কালো রং এটাকে উজ্জ্বল রঙে পরিবর্তন করে দেবে। তো এই সাহাবি তো খুব খুশি হয়ে গেছে, এত সহজে জান্নাত পাওয়া যাবে। তো ঠিকই যুদ্ধ শরিক হয়ে গেল, কয়েকদিন টানা যুদ্ধ চলল। তো যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানরা জয়লাভ করছে, তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন সাহাবিদের লাশ, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করতেছেন। এক পর্যায়ে দেখলেন যে এই সাহাবিদের লাশের এই মাঝখানে একটা লাশ পড়ে আছে, সাহাবিদের লাশের মাঝখানে, যার দ্বারা বুঝে যাইতেছে এটা মুসলমানের লাশ হবে, কিন্তু কেউ চিনতে পারতেছে না। তো ওখানে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন তো হুজুর নিজে কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলো তোমরা কেন এখানে জড়ো হলে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন একজনের লাশ এখানে পড়ে আছে যে সে মুসলমান কি না আমরা বুঝতে পারতেছি না, এখানে পড়ে আছে তাতে তো বোঝা যায় মুসলমান হবে, কিন্তু আমরা তো কেউ চিনতে পারতেছি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনতে পারছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তো এমন এক ব্যক্তি যে মুসলমান হওয়ার পরে আল্লাহর জন্য একটা সেজদাও করে নাই, একটা পয়সাও আল্লাহর রাস্তায় দান করে নাই, কিন্তু সে জান্নাতে পৌঁছে গেছে, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিজ হাতে তাকে দাফন করছেন। তো হাদিসের মধ্যে আসছে যখন তিনি দাফন করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাফন করার সাথে সাথে এখনো লাশ পুরো রেখে সারেন নাই, তো চেহারাটা মুখ একদিকে ফিরিয়ে তাড়াতাড়ি উঠে এসে পড়ছে। অন্যান্য সাহাবিরা খুব একটু অবাক হয়ে গেছে, ইয়া হুজুরের নিজে লাশ নিচে নামাইতেছেন আবার তাড়াতাড়ি চেহারা ফিরে উঠে এসে পড়তেছেন। তো জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি, আপনি নিজে নামালেন আবার চেহারাটা হঠাৎ করে ফিরে আসা পড়লেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন লাশ নিয়ে কবরে নামলাম তখন দেখলাম যে তার জন্য আশা হুররা এসে গেছে, হুরেরা তার জন্য এসে গেছে, তো তাদেরকে দেখে আমার কাছে লজ্জা লাগছে, তারা তাড়াতাড়ি উঠে এসে পড়ছে। এই যে এই ঘটনার মধ্যে প্রথম যে অংশটা, যে যখন ওই সাহাবি মুসলমান হইলেন হযরত আসওয়াদ, মুসলমান হওয়ার পরে যখন তিনি হুজুরের কাছ থেকে অনুমতি পাইছেন যে জিহাদে শরীক হবেন, তখন তার সাথে যে সকল বকরিগুলো ছিল এগুলোর ব্যাপারে হুজুর কাছে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে যে বকরিগুলো আছে এগুলো তো ইহুদিদের বকরি, এগুলো আমি কি করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো এই বকরিগুলো তো তোমার কাছে তোমার মনিবের পক্ষ থেকে আমানত, অতএব এই আমানতটা তাদের কাছে অবশ্যই পৌঁছাইতে হবে। দেখেন ইসলাম কি শিখাইতেছে, শত্রুদের সাথে যুদ্ধ হইতেছে, সেখানে যুদ্ধের মধ্যে তো শত্রুদেরকে পেলে মেরে ফেলা হবে, কিন্তু তারপরও ওই গোলাম যার কাছে শত্রুদের কিছু বকরি আমানত ছিল, এই আমানতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দেওয়া এটা বরদাস্ত করতেছেন না, বরং ওই সাহাবিকে বললেন যে তুমি আমানতগুলো ফেরত দিয়ে আস। ঠিকই ওই সাহাবি আমানতগুলো বকরিগুলো কেল্লার দিকে ধাওয়া করে দিয়েছে, বাস আস্তে আস্তে এগুলো চলে গেছে। এইটা হলো আমানত। আমানতের একটা দিক তো হলো বান্দার পক্ষ থেকে বান্দার কাছে আমানত, এটার কিছু কিছু ধরন তো আমরা নিজেরা বুঝতে পারি, আর কিছু কিছু ব্যাপার আছে এমন যেটা আমরা হয়তো এটাও যে আমানত এটা কখনো খেয়ালই করি না। কিন্তু উলামা একরাম বলেন যে সকল আমানতগুলো স্পষ্ট একেবারে ওই আমানতগুলো খেয়ানত করলে যেমন কবিরা গুনাহ হবে, ঠিক তেমনি হবে যেই আমানতগুলো আমাদের কাছে স্পষ্ট না সেগুলো যদি আমাদের থেকে খেয়ানত হয় তাহলে সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমন কিছু আমানত যেটা বাস্তবে আমানত কিন্তু আমরা কখনো হয়তো আমানত হিসেবে খেয়াল করি না, যেমন এর কতগুলো উদাহরণ উলামায়ে কেরাম দেন। যেমন ধরেন যে কেউ কোন একটা অফিসে চাকরি নিল, কেউ কোন একটা অফিসে চাকরি নিল, তাহলে চাকরি যে নিল তাকে নির্ধারিত কতগুলো কাজ তাকে দেওয়া হলো, এই দায়িত্ব তোমার, এবং একটা নির্ধারিত সময় তাকে দেওয়া হলো যে দৈনিক 8 ঘন্টা তুমি আমার অফিসে ব্যয় করবে এবং তোমার এই দায়িত্ব। উলামায়ে কেরাম বলেন যে এটাও ওই যে অফিসের যিনি কর্তা তার পক্ষ থেকে আমানত, নির্ধারিত কতগুলো দায়িত্ব এবং এই দায়িত্বটা সে এই সময়টাতে আদায়টা করবে, এবং তাকে যেই বেতনটা দেওয়া হবে মাসের শেষে এই বেতনটা তার এই আমানত পুরোপুরি পালন করার সাথে সম্পৃক্ত, অতএব সে যদি এই দায়িত্বটা যথাযথ আদায় করে, এই সময়টাতে সে কোনো রকমের অবহেলা না করে পূর্ণ সময়টা সে অফিসের কাজে দেয় বা সে যেই কাজেই তাকে রাখা হলো সেই কাজে ব্যয় করে, তাহলে সে আমানতের যথাযথ হেফাজত করলো, তাহলে তার জন্য অফিস থেকে নেয়া বেতনটা বৈধ হবে। আর যদি সে অবহেলা করলো, একটা কাজ তার জন্য এমনি করা তার জন্য জরুরি কিন্তু সে এমনি করে দিল না, যারা তার কাছে এলো তাদের কাছ থেকে কিছু ঘুষ রাখলো, সে আমানতের খেয়ানত করলো, অথবা অফিসের সময়ে সে ব্যক্তিগত কাজ করলো আমানতের খেয়ানত করলো, তাই যতটুকু সময় সে আমানতের খেয়ানত করলো এতটুকু সময়ে যদি সে বেতনটা যা নেবে এটা খেয়ানত হবে, এটা তার জন্য বৈধ হবে না, এটা হারাম হয়ে যাবে। এটা একটা আমানতের একটা ধরন যেটা আমরা কখনো অনেক সময় খেয়ালই করি না, এটাও যে একটা আমানত। ঠিক তেমনি হবে কারোর কাছ থেকে যখন আমরা কোনো কিছু ধার নেই, একটা জিনিস ব্যবহার করার জন্য ধার নিলাম, তাহলে যে ধার যেটা আমি নেই সেটাও ওই ব্যক্তির পক্ষ থেকে আমার কাছে আমানত, অতএব প্রয়োজনটা সেরে খুব তাড়াতাড়ি ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দেয়া এটা চাই, এটা ইসলামের বিধান। কারোর কাছ থেকে আমি একটা জিনিস ধার আনলাম, তাহলে নিয়ম হলো যখন আমার কাজটা শেষ হয়ে গেছে এরপরে আর রাখাটা আমার এখানে বৈধ না, তাড়াতাড়ি তার কাছে ফিরিয়ে দিতে হবে। এক দ্বিতীয় হলো কারোর কাছ থেকে কোনো একটা জিনিস আমি নিলাম অথবা কেউ আমাকে এমনি দিল, তবে সে যেই জিনিসটা দিল অথবা যেটা আমি তার কাছ থেকে আনলাম, তাহলে সে এই বস্তুটা দিয়ে যেইভাবে ব্যবহার করা যেইভাবে ব্যবহার করাটা সে চায়, এর ব্যতিক্রম ব্যবহার করা হলে এটাকে আমানতের খেয়ানত বলা হবে, ব্যতিক্রম ব্যবহার করা হলে এটা আমানতের খেয়ানত হবে। যেমন অনেক সময় অফিস থেকে গাড়ি দেওয়া হলো, তাহলে গাড়িটা যদি এই জন্য দেওয়া হয় যে এই গাড়িটা দিয়ে অফিসের কাজ করা হবে, অফিসিয়াল কাজ করা হবে, ব্যক্তিগত কাজ একদম করা যাবে না, তাহলে এমন গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা এটা আমানতের খেয়ানত হবে। অথবা কারোর কাছ থেকে আমি কোনো একটা জিনিস নিলাম, একটা সাইকেলই নিলাম, যেই জায়গায় যাব বলে সাইকেলটা নিলাম ঠিক ওই জায়গার কথাটা বলার পরে সে আমাকে অনুমতি দিল, ঠিক আছে আপনি সাইকেলটা দিয়ে গুলিস্তান যাবেন, যাবেন আসবেন, তো সেখানে আমি যদি সে যতটুকু অনুমতি দিল তার বেশি আমি সাইকেলটা ব্যবহার করলাম, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যদি এরকম করতে হয় তাহলে তার কাছে আবার ভিন্ন করে বলতে হবে যে আপনার কাছ থেকে তো অনুমতি ছিল সাইকেল দিয়ে আমি শুধু গুলিস্তান যাবো আর আসবো, কিন্তু সেখানে আরো এক জায়গায় একটু যেতে হয়েছে, তো এটা তার কাছে একটু বলতে হবে। এরপর সে যদি বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, ব্যাস তাহলে আবার হয়ে যাবে, এটাও আমানত। ঠিক তেমনি হবে হাদিসের মধ্যে আরেকটা বিষয়কে আমানত বলা হয়েছে, সেটা হলো যে যদি একত্রে কয়েকজনে মিলে কথা বললো, তাহলে তার মধ্যে যদি কোনো একটা কথা এমন হয় যেই কথাটা উপস্থিত যারা আছে তারা চায় এটা অন্য কারো কাছে না বলুক, তাহলে মজলিসের কথাবার্তা কোনো কথা যদি এমন হয় যেটা উপস্থিত যারা বলছে কথাগুলো তাদের অবস্থা দিয়ে বোঝা যায় যে কথাগুলো আমি অন্য কারো কাছে বলি এটা তারা পছন্দ করবে না, তাহলে এই কথাটাও উপস্থিত লোকদের অনুমতি ছাড়া অন্য জায়গায় গিয়ে বলা যাবে না, এটাও আমানত। এটা হাদিসের মধ্যে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিসের কথাবার্তাগুলো আমানত। আচ্ছা হ্যাঁ, এমন কথা যদি হয় যেটা অন্য জায়গায় বললে কোনো অসুবিধা নাই তাহলে সেটার বিষয়টা এমন না, বরং কোন একটা কথা যদি এমন হয় যে বুঝতে পারতেছি যে এই কথাটা অন্য জায়গায় বলাটা এটা বললে উপস্থিত কেউ নারাজ হবে, এমন কথা অন্য জায়গায় বলা যাবে না, এটা আমানতের খেয়ানত হবে। এগুলো তো হলো যে এমন কিছু আমানত যেগুলো বান্দার পক্ষ থেকে বান্দার কাছে আমানত, আর আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে আমানত। কোরআন হাদিসে যত জায়গায় আমানতের কথা আসছে সব জায়গায় দুটোটা উদ্দেশ্য, বান্দার পক্ষ থেকে আমানত এটা যেমন উদ্দেশ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত এটা উদ্দেশ্য। আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলো কোনটা? যেমন এর মধ্যে প্রথম যে নাম্বারটা আসবে সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নেয়ামত দিয়েছেন, একদম আমাদের শরীরের মধ্যে যে সকল নেয়ামতগুলো দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের হায়াতটা দিয়েছেন, এই সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট একটা আমানত। আমানত এই যে আমাদের হায়াত, হায়াতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এটার মালিক আমি না, রুহটার মালিক আমি না। আমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এগুলোর আমি মালিক না। এই যে আত্মহত্যা করা হারাম, কেন হারাম? আত্মহত্যা করা এই জন্যই হারাম যে আমার আত্মার মালিক আমি না, আমার আত্মার মালিক তো হলেন আল্লাহ, অতএব আমি এটা নষ্ট করার কে? আমি নষ্ট করার কে? কেউ চাইলেই নিজের কোনো একটা অঙ্গ কেটে ফেলে দিতে পারবে না, কেন? কারণ এটার মালিক তো আমি না, এটার মালিক আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি বলে তুমি তোমার জানটা দিয়ে ফেলো আমাকে, তাহলে সেটা ভিন্ন জিনিস, আল্লাহর জিনিস আল্লাহ বলছে তো দিতেই তো হবে, কিন্তু এমনি নিজের জান নষ্ট করা, আত্মহত্যা করা অথবা নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করা এটা হারাম। এই জন্যই হারাম যেহেতু এটার মালিক আমি না। এই যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা আমানত, অতএব আমানতের যথাযথ ব্যবহার হবে এই অঙ্গগুলোকে আল্লাহ তাআলা যেইভাবে ব্যবহার করতে বলছেন সেইভাবে যদি ব্যবহারটা করা হয়, যেহেতু এটা আমি না করি তাহলে এটাও হবে আমানতের খেয়ানত, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, কান দিয়েছেন, কি জন্য দিলেন? চোখ দিয়েছেন এবং চোখটা ব্যবহার করার কিছু বিধিও আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন আমাদেরকে, অতএব চোখটাকে যদি আমরা ওইভাবে ব্যবহার করি যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করতে বলছেন তাহলে চোখ এই আমানতের যথাযথ হেফাজত করা হলো, এর ব্যতিক্রম করা হলে এই চোখেই সাক্ষী দেবে যে আল্লাহ এই চোখ দিয়ে সে অন্যায় জিনিস দেখছে, হাতে অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। তো আমানতের হেফাজতটা হবে এটাই যে প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক পরিচালিত করা, এটা হবে আমানতের যথাযথ হেফাজত, আর এর ব্যতিক্রম করা হলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ঠিক তেমনি হবে যত হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইসলামের সব হুকুম আহকাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আমানত। ওই কোরআনে কারিমের আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহাল ইনসান। আল্লাহ তাআলা একটা আমানত আসমান জমিন পাহাড়ের সামনে পেশ করছে, কিন্তু কেউ সেই আমানতটা গ্রহণ করে নাই, মানুষ সেই আমানতটা গ্রহণ করে নিছে। এই আমানত দ্বারা উদ্দেশ্যটা কি? এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন কথা আছে, তার মধ্যে একটা কথা হলো এটা যে আল্লাহ তাআলার বিধান ফারায়েজ ওয়াজিবাত যত হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সব হুকুম আহকাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এই আমানতটা যদি আমরা যথাযথ পালন করি তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন, আর যদি এই আমানত যথাযথ পালন না করি তাহলে এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। তো এটা হলো প্রথম সিফত যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চারটা সিফত যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার তুমি কি পেলে আর পেলে না এটা তোমার কোনো ভাবারই প্রয়োজন নাই। প্রথম সিফত হলো হিফজু আমানাতিন, আমানতদার, আমানতদারি। আর দ্বিতীয় সিফত হলো সিদকু হাদিসিন, সত্যবাদিতা, সত্য কথা বলা। সত্য কথা বলা এটা মুমেনের সিফত, এর বিপরীত হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা এটা কোনো মুমেনের সিফত না, এটা মুমেনের কাজই না। মিথ্যা কথা ওই ব্যক্তি বলতে পারে যার ভিতরে নেফাক আছে, নেফাক আছে। এই যে একটু আগেই যে হাদিসটা বলা হলো যে মুনাফেকের লক্ষণ হলো তিনটা, তার মধ্যে একটা হলো যে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, অবাস্তব কথা বলে, যেটা করে নাই সেটা বলে। সে হাদিস শরীফের মধ্যে আসছে যে সত্য কথা এটা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, সত্য কথা এটা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা এটা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ও ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, আর নেক কাজ এটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি সে সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলে, তো তার এই গুণের কারণে আল্লাহ তাআলার কাছে সে সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায় তার নাম। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, কোন একজন ব্যক্তি সে সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলে, এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলার কাছে সে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। আর এর বিপরীত মিথ্যা কথা, মিথ্যা কথা মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দেখেন মিথ্যা কথা অবাস্তব কথা এটা আমরা কিছুই মনে করি না একেবারে, অথচ কোরআনে কারিমের মধ্যে আসছে যে মুনাফিকদের যে জঘন্য শাস্তি হবে তার একটা কারণ কোরআনে কারিমে বলা হয়েছে, বিমা কানু ইয়াকযিবুন ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলে, ভিতরে একটা বাহিরে বলে আরেকটা। মিথ্যা কথা এটা সাধারণ জিনিস না। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, এমন ব্যবসায়ী যেই ব্যবসায়ী আমানতদার এবং সত্যবাদী, ব্যবসা করে সে কিন্তু সে ব্যবসার মধ্যে সে আমানতদার এবং সত্য কথা বলে, তাহলে তার এই আমানতদারি এবং তার সত্যবাদিতা এই দুইটা সিফতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সে তার এই দুইটা সিফতের কারণে সে কেয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে সে উঠবে। আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী পরকালে অপরাধী হিসেবে উঠবে। আত-তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ব্যবসায়ীরা তাজের যারা তারা কেয়ামতের দিন অপরাধী হিসেবে উঠবে, পাপাচারী হিসেবে উঠবে। এটা বলে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে বাদ দিতেছেন, ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা পরহেজগার হবে সত্য কথা বলবে তারা এই বিধান থেকে আলাদা। তার মানে যে সকল ব্যবসায়ী ব্যবসা করার মধ্যে পরহেজগারি অবলম্বন করবে না, তাকওয়ার পথ অবলম্বন করবে না, মিথ্যা কথা বলবে, এই ব্যক্তি সে অপরাধী হিসেবে উঠবে না, সে তো নবীদের সাথে উঠবে, সুহাদাদের সাথে উঠবে, সিদ্দিকিনদের সাথে উঠবে। এর বিপরীতে ব্যবসা করতেছে কিন্তু ব্যবসা করতেছে সে কোনো তাকওয়া পরহেজগারির কোনো রেয়ায়েত নাই, মিথ্যা কথা বলতেছে সে, তাহলে এই ব্যক্তি পরকালে উঠবে পাপি হিসেবে, পাপি। ব্যবসা করলো কেউ সত্য কথা বলতেছে, তাহলে হাদিসের মধ্যে আসছে যে ব্যবসা করে সত্য কথা বলে তাহলে তার ব্যবসার মধ্যে বরকত দেওয়া হবে, আর যদি ব্যবসা করে কিন্তু মিথ্যা কথা বলে তাহলে তার ব্যবসা থেকে বরকত উঠে যাবে। আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ক্রেতা বিক্রেতা দুজন যদি সত্য কথা বলে এবং যদি তাদের পণ্যে কোনো দোষ থাকে তাহলে সেটাও বলে দেয়। এই যে এখন আমাদের অবস্থাটা কি যে ক্রেতা বিক্রেতা দুজনের অবস্থাই এমন, পণ্যে যদি কোনো দোষ থাকে তাহলে এটা বলতে চায় না, চেষ্টা করে কীভাবে লুকিয়ে দিয়ে দেওয়া যায়। আর আমরা যারা ক্রেতা আছি যদি কোনো টাকার মধ্যে একটু ছিঁড়া থাকে, একটু দোষ থাকে, তাহলে আমরাও চেষ্টা করি এটা অন্যান্য নতুন টাকার ভিতরে ঢুকিয়ে দিয়ে দেওয়ার জন্য। মান যদিও একশো টাকা সবগুলি একশো টাকা, কিন্তু একটা টাকা খুব ছিঁড়া একেবারে এটা সে দেখলে হয়তো নেবে না, তাহলে এটা লুকোচুরি করে দিয়ে দেওয়া এটা অন্যায়, এটা অন্যায়। বললে যদি দিতেই হয় তাহলে তাকে বলে দেওয়া চাই যে ভাই এই একশো টাকাটা একটু ছিঁড়া আছে, এটা ছাড়া আমার কাছে কোনো টাকাই নাই, এটা বললে স্বাভাবিকভাবেই মানুষ এমনই বললে সে এটা নিয়ে নেয়, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। এই হাদিসে বলতেছে ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ক্রেতা বিক্রেতা দুজন যদি সত্য বলে এবং কোনো দোষ থাকলে সেটা বলে দেয়, হুরিকালাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের বেচা কেনাতে বরকত দেওয়া হবে। এর বিপরীতে ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিয়াত মুহিয়াত বারাকাতু বাইইহিমা, আর যদি মিথ্যা কথা বলে অথবা কোনো পণ্যে কোনো দোষ থাকলো সেটা সে লুকিয়ে রাখলো, তাহলে তাদের বেচা কেনার মধ্যে কোনো বরকত হবে না। একটা দোষ আছে, একটা কাপড়ের দোষ আছে, কিন্তু এটা সে বললো না, অথবা মিথ্যা কথা বললো। অনেক সময় বিক্রেতারা বলে যে একদম আল্লাহর কসম এটা আমি 100 টাকা দিয়ে কিনে আসছি, তো পরে দেখা যায় যদি আমরা চলে আসি তাহলে ডাক দেয় আসেন 100 টাকা দিয়ে নিয়ে যান। অবাক হওয়ার মতো ব্যাপার, 100 টাকা দিয়ে কিনলে 100 টাকা দিয়ে দেবে কেন? তার মানে সে নিশ্চিত মিথ্যা কথা বলছে। কি দরকারটা ছিল মিথ্যা কথাটা বলো? আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে ফেলে, সত্য কথা বলা এটা অনেক বড় একটা সিফত, অনেক বড় একটা সিফত। হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন সত্য কথা বলে তখন তার দিল একদম স্বচ্ছ থাকে। সত্যবাদী ব্যক্তি যে স্বপ্ন দেখে সেটা সত্য হয়, আর মিথ্যাবাদী কথা তো মুখে বলে মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথার কারণে মানুষের দিল বাঁকা হয়ে যায়। এই মিথ্যাবাদী ব্যক্তি যে স্বপ্ন দেখে সেটাও ভুল হয়, তার দিল বাঁকা হয়ে গেছে, দিল বাঁকা হয়ে গেছে। তো দুইটা সিফত বলা হইল, একটা হলো আমানতদারী আর একটা সত্যবাদিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক।